الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. সংক্ষিপ্ত এই দর্স রোজা বা সিয়াম ভঙ্গকারী বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেহেতু এটা জরুরি। যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় এর মধ্যে থেকে প্রসিদ্ধ যেটা আমরা জানি সবাই, অনাহার করে খাবার খাওয়া পান করে মাউফ। কিন্তু কথা হলো, স্বেচ্ছায় যদি খায়, স্বেচ্ছায় পান করে, তাহলে সিয়াম ভঙ্গ হবে। বেচারা যদি ভুল বসত এরকম হয়ে যায় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাঈম ফাআকালা আও শারিব فليتم صومه فانما اطعمه الله وسقاه صحيح مسلم الحديث যদি কোনো ব্যক্তি সিয়াম সাইম অবস্থায় ভুলে গিয়ে খাবার খেয়ে নেয় কিংবা পানি খেয়ে নেয়, তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন। অতএব বাই চান্স এরকম হলে মনে হয় মুশকিল খাই না, কোন সন্দেহ নেই, ভুলবশত হয়ে গেছে, সামনে দেখেছেন খেজুরের একটা অথবা ভাতই মনে করেন, খাওয়ার পরে সময় হয়েছে, প্রথম এক দুদিন এরকম হতে পারে, দুই তিন দিন বেড়া হয় না, প্রথম দিন হয়ে হয় অসম্ভাবনা আছে। এমনি ভাবে যদি কেউ নফল সিয়াম রাখে এরকম হয়। আমার স্মরণ আছে, আমি একবার অনেক আগে একজন পাকিস্তানি ছিল, চৌধুরী একটু বেটে করে এসেছে, পাকিস্তানে তো সাধারণ লম্বা হয়, ও একটু বেটে আসর করেও এসছে, আমার কাছে তারা পড়ত, তো আমাকে চা স্বাভাবিক চা হ্যাঁ আমার রোজা ছিল, আমি চা খাওয়ার পরে আমার সময় আমি দুবি যায় আলহামদুলিল্লাহ। এরকম বাই চান্স হতে পারে, আমি আমার উদাহরণ আমার নিজের এবারে কথা হলো, যখন তার স্মরণ হয়ে যাবে আমি রোজা, সাথে সাথে ছেড়ে দিবে, স্বেচ্ছায় খেলে রোজা এক রূপ না খেলো রোজা ভঙ্গ হয়ে যাবে। খুব খেয়াল করতে হবে, আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি আর খাবো না, ভুল বসতো খাবার শুরু হয়ে গেছে, পরে স্মরণ হয়ে গেছে খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ওয়াদা উম্মতি আল খাতা ওয়া নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাই, আল্লাহ পাক আমার উম্মতের ভুল অনিচ্ছাবস্ত ভুল এবং স্মরণশক্তি মতো সাধারণ যে ভুল, এমনি ভাবে তাকে যদি কিছু বাধ্য করে করানো হয় এসব থেকে আল্লাহ পাক কলম তুলে নিয়েছে। তার মানে কেউ যদি অনিচ্ছায় কিছু করে অথবা ভুলবশত কিছু করে অথবা বাধ্য করে করা হয়েছে, না করলে মুশকিল অথবা হত্যা এরকম হয়, যদি কাউকে বাধ্য করা হয় কুফরি করার জন্য আর সে মুখ দিয়ে কুফরি করে কিন্তু মনে বিশ্বাস রয়েছে, মনে বিশ্বাস, এই অবস্থায় আল্লাহ বলছেন তার জন্য অনুমোদন আছে। তো কুফরি করার যদি অনুমোদন থাকে তাহলে অন্য সব ক্ষেত্রে অনুমোদন থাকবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দিন হচ্ছে সহজ, দিনে কঠিনতা বলতে কিছুই নেই, আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। এ হচ্ছে আল আকল ওয়াশ শুরু, অনাহার করে। কেউ যদি স্বেচ্ছায় বমি করে তাহলে রোজা ভঙ্গ হবে। এর দ্বারা বোঝা গেল অনিচ্ছায় বমি করলে রোজা ভঙ্গ হবে না। স্বেচ্ছায় করতে পারে, এবং তার পেটে অসুবিধা বা এরকম এখন হাত ঢুকিয়ে বা একটা কিছু করে বমি করলো স্বেচ্ছায়, এই অবস্থায় রোজা ভঙ্গ হবে। আর যদি স্বেচ্ছায় অনিচ্ছায় বমি করে এমনিতেই বমি হয়ে যায় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাআহুল কাইউ ফালাইসা আলাইহি ক্বাদা ওয়ামান ইসতাকা আমদান ফালইয়াকলি, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া হাদিস সহীহ। যদি কারো বমি এমনিতেই হয়ে যায় তাকে রোজার কালা আদায় করতে হবে না, তবে যে স্বেচ্ছায় বমি করবে সে যেন রোজার কালা আদায় করে। তো অনেক সময় এরকম হয় পেটের অসুবিধে গন্ডগোলে এমনিতেই বমি হয়ে যায়, মাঝে মুশকিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বেচ্ছায় করলে, ওটা হচ্ছে অনেক সময় আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম বা এরকম হলে বমি হয়, কোনো বাধা নেই। এগুলো তিনটা কারণ। আরেকটা হলো ইচ্ছে করে যদি বীর্যপাত করে যে কোনো ভাবে তাহলে সিয়াম ভঙ্গ হবে আর কালা ওয়াজিব হবে যে কোনো ভাবে। তবে সামনে আসছি, আরেকটা হলো ওইসব ইঞ্জেকশন ব্যবহার করা যেগুলি খাবারের পরিবর্তে ব্যবহার করা হয়। দেখবেন কোনো কোনো রোগী কয়েকদিন খাবে না, নিষেধ খাওয়া, নিষেধ, ডাক্তার বলেছে ওই জন্য খাবার খাওয়া নিষেধ। তো খাবারের পরিবর্তে কি দিবে? ইঞ্জেকশন, আমাদের স্লাইন, তাই না? তো যে ইঞ্জেকশন বা স্লাইন খাবারের পরিবর্তে ব্যবহার করা হয় এরকম ইঞ্জেকশনে রোজা ভঙ্গ হবে, কারণ এটা সরাসরি খাবারের পরিবর্তে ব্যবহার হচ্ছে। হয়তো দিনের পর দিন, মাসের পর মাস যায় এরকম, শুধু এরকম বিকাশ ওই ইঞ্জেকশনের সাহায্যে তার চলে, খাবার না খেয়ে আছে কিনা আমরা সবাই জানি। অতএব এরকম ইঞ্জেকশন দিলে সিয়াম ভঙ্গ হবে। আচ্ছা, কেউ যদি এমন খাবার খায়, স্বাভাবিক আমরা যে গোলা দিয়ে খাই, মুখ দিয়ে খাই, সাধারণত এটা খাবার নয়। বলছেন তানাউলু মা লা ইউতাগাযা বিহি মিন আল মানফাযি আল মুতাদ ইলা আল জাউফ, সরাসরি মুখ দিয়ে খেয়েছে, যেমন লবণ, উদাহরণ দিয়েছেন বেশি লবণ খেয়েছে, আর লবণ তো খাবার, কিন্তু তিনি উদাহরণ দিয়ে বললেন তাআতিল মিলহ আল কাতির। কিন্তু সাধারণত লবণ তো এরকম খায় না মানুষ ভাতের সাথে খাইয়ে, কিন্তু কেউ যদি সেটা এরকম খায় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তাহলে বুঝা গেল মুখ দিয়ে যে কোনো জিনিস যদি মানুষ স্বেচ্ছায় ঢুকায়, খাবার হোক হতে না, তবে ওইটার ওইটার সাথে এর সম্পর্ক। কিন্তু এখানে কোন কোন আলেম এ কথা আলাদা করে উল্লেখ করেছেন, তো আমি এখানে উল্লেখ করলাম আলাদা করে। আচ্ছা, কেউ যদি সিয়াম ভঙ্গের নিয়ত করে নেয়, খাবার হলে সিয়াম ভঙ্গ করেছি মনে মনে নিয়ত করলো, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, না খেলো, কারণ আমলের নির্ভর কিসের উপর? নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবারে সে মনে মনে আমি যাক রাখবো না, খালাস শেষ, মানে রাত দিন বারোটায় উলভঙ্গ করে নিলাম। তো বলছে ওমান নওয়ান ফিতরা ও হুয়া সাইম ওয়া কাদা সাওমুহু ওয়া ইন লাম ইয়াতানাওয়াল মুফতিরান আও মুফাত্তিরান লিআন্না আন-নিয়্যাতা রুকনুন মিন আরকানিস সিয়াম, তাহলে যদি কেউ রোজা ভঙ্গে নিয়ত করে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কারণ নিয়ত হচ্ছে আসল। যে কোনো ইবাদত কবুলের জন্য শর্ত কি নিয়ত, তোমার মনেই নেই। এমনি যদি কেউ সারাদিন উপবাস থাকে, সিয়ামের নিয়ত নেই, সিয়াম হবে এরকম মাঝে মধ্যে এরকম, যেমন একদম ভোজন থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিছুই খায়নি, নিয়ত নেই, এমনি পরে হাল নেই, কি করতে পারি রোজা, এটা কি হবে সারাদিন নেই। এর মধ্যে অবশ্য অন্য কোনো মত আছে, কিন্তু আমরা সাধারণত যেটা বলি এটা রোজা হয় না। তাই তুমি যদি রোজা ভঙ্গের নিয়ত করে নেয়, রোজা নষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে যদি কেউ স্বেচ্ছায় প্রত্যেকটা কাজ স্বেচ্ছা স্ত্রী সহবাস করে, তার রোজা ভঙ্গ হবে আর রোজার কাফফার আসবে। এটা হচ্ছে মারাত্মক, স্বেচ্ছায় স্ত্রী সহবাস করে কত অবহেলা স্বেচ্ছায়, তাহলে কি হবে রোজা তো ভঙ্গ হবে এবং কাফফার আসবে। আর কাফারা কি দেখেন, কাফারা খুব খেয়াল রাখতে হবে। আপনাদের এখানে বেচারার কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু যারা সপরিবারে আছে অথবা বাংলাদেশ, এই মশলা তো সবার জন্য, সকলের জন্য দ্বিতীয় স্থানে যদি স্বেচ্ছায় স্ত্রী সহবাস করে, তাহলে রোজা ভঙ্গ হবে এবং কাফারা ওয়াজিব হবে। কোন জিনিস ধ্বংস করল, তিনি বললেন রমজান মাসে আমি স্ত্রীর সহবাস করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন তাহলে তুমি কি একটা গোলাম আজাদ করার সামর্থ্য রাখো, গোলাম আজাদ করার? তিনি বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে তুমি কি একাধারে দুই মাস সিয়াম পালন করতে পারবে? মুশকিল হল একাধারে দুই মাস। তিনি বললেন না। আর এটা তো যুক্তিযুক্ত, কারণ একদিনের পরিবর্তে পরে বা দুই মাস একটা তো সাধারণত মুশকিল। আমি এক মাস বুঝাও বড় তো একদিন, হয়তো সাধারণ যুক্তিকে সামনে রেখে হয়তো বলেছেন আরো অসুস্থ ছিল বললো আর যিনি বলেছেন না আমি পারবো না, এইটাও না ওইটাও না, মুশকিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি কি সাতজন মিসকিনকে খাওয়াতে পারবে? সাতজন মিসকিন, তিনি বললেন না, গরিব ছিলেন সহিরা। তারপরে ওই সাহাবি ওখানে বসে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কিছু খেজুর আসলো, একটা থলে ভরা খেজুর, কত আপনারা কি বলেন টুকরা বা টুকরি বলেন না, টুকরা ভরা খেজুর আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাসাদদাক বিহা, এটা নিয়ে যাও আর তুমি এটা সদকা করো। সাহাবি গরিব রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন গরিব, তিনি বলছেন আমার থেকে আরো গরিব কোন লোককে কি আমি সদকা করবো? আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, এই মদিনার মধ্যে আমার মতো গরিব, আমার পরিবারের মতো গরিব আর কোন পরিবার নেই। সুবহানাল্লাহ, দেখছেন গরিবদের পথ মজুদ, সাহাবি প্রশ্ন করে গেছেন, কিন্তু আপনারা এখানে যারা আছেন সবাই ধরি না গরিব, কে গরিব বলতে একজন গরিব না ইনশাআল্লাহ, আমার ধারণা সবাই পুরাতন, কিন্তু কেউ যদি গরিব বাস্তবে গরিব অসুবিধা নেই, কিন্তু আমার ধারণা আর কি সবাই আল্লাহ সবাই ভালো খাতে খেতে পারছেন তাই না? আজকে সকালে সবাই খেয়েছেন বাড়িতে বা ঘরে গতকালকে খেয়েছেন, আপনাদের মতো ধনী আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা জাগে আর সে সুস্থ থাকে, নিরাপদ থাকে, আর তার কাছে একদিনের খাবার থাকে, তাহলে যেমন তার বাড়িতে সারা দুনিয়ার নিয়ামত গচ্ছিত রাখা হয়েছে। فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا بِحَذَافِيهَا سُبْحَانَ اللَّهِ। আপনারা বলেন সকালে খেয়েছেন, আরো কত কিছু রয়েছে বাড়িতে, টাকা পয়সা মজুদ মানি রেগে, অনেকে ব্যাংকে আছে ঠিক না, অনেক আবার এখন সর্বাব সবার কাছে সর্বাব এটিএম কার্ড আছে ঠিক না, এতে এখন একজন বললো পয়সা আমার অসুবিধা নেই, আমার কাছে কার্ড আছে অসুবিধা নেই পয়সা, এই যে খাবারের জন্য বললো আলহামদুলিল্লাহ দেখেন তো সারা বিশ্বের দিকে একটু তাকিয়ে, এখানে আমরা যেভাবে নিরাপদ খাচ্ছি আল্লাহ আলম, পৃথিবীর আর কোন জায়গায় এরকম নিরাপত্তা আমি জানাচ্ছি, বাংলাদেশি আমরা বাংলাদেশ মানুষ ভয় করে বাংলাদেশ যাবো নামবো আল্লাহ ঠিক না, কিন্তু এখানে যেরকম নিরাপত্তা তবু তো আমাদেরকে বাংলাদেশ যেতে হয়, নিজের বাড়ি যেতে হবে, কিন্তু এখানে যে অবস্থানে আছি এ তো সুন্দর ভালো অবস্থানে আল্লাহ মালিক আলহাম। আচ্ছা আশপাশে দেখেন ইয়েমানের কি অবস্থা, বর্তমানে ভয়াবহ পরিস্থিতি, শাম এরা অশান্তি আর অশান্তি, এখানে শান্তি, আল্লাহ তোমার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আজকে খাবার হচ্ছে, খাবার খেলে নাস্তা বাস্তা সব মজুদ, অসুস্থ হলে অসুস্থ, আমি তো অসুস্থ তবু অসুস্থ আলহামদুলিল্লাহ, এতে দেখেন তো একটু করে আবার খাবার হবে, সেন্ট্রাল কর্তৃপক্ষ খাবার খাওয়ায় ভুলে গেছে তারা বললে আজকে তোমরা হোটেল দিয়ে নিয়ে আসো, আল্লাহ আলহাম কত টাকা কোনো ইয়ে নেই, টেনশন নেই, সৌদিতে যেখানে যাবেন মসজিদে যান আপনি, মনে হয় বর্তমানে প্রতিটি মসজিদে পানির ব্যবস্থা থাকে আলাদা মাশাআল্লাহ, এখন আগের মতো এখন দেখছি তো মনে হয় পরবর্তীতে ওই যে আগে যে এই কুলার থাকতো কুলার তুলে নিবে এখন সরাসরি ওই সাল্লা যে তাই না, ফ্রিজের ভিতরে থাকবে বুলন একরিয়াল নুসিয়াল বস খাচ্ছে মাশাআল্লাহ, কত উন্নত হচ্ছে সৌদি আল্লাহ আকবার। দেখেন আমরা এই জায়গায় বসে আছি মাদ্রাসার কি হলে কত সুন্দর এসি, উপরে ছাদ ঠান্ডা, গরম বলতে কিছুই আপনাদের অনুমান হচ্ছে না, চা পানীয় মৌজু ঠান্ডা পানীয় মৌজু, কে দিল এগুলো আল্লাহ। আচ্ছা দেখেন এই সাহাবির কথা, সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার মাঝে আমার মতো গরিব পরিবার আর কেউ নাই, তো কাকে দেবো কাকে দেবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন বলছেন ফাদহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসলেন যে তার মায়ের দাঁত দেখা গেল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এরকম হাসেন না, যে মৃদু হাসি দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই দিন এই সাহাবীর কথা শুনে হাসলেন, তারপরে বললেন ইলাহা ফাতিমু আহলাক, যাও খাবার নিয়ে যাও আর তোমার পরিবারকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে রাওয়াহ আল জামা কত কিতাবে আছে আল্লাহ, এটি বুখারী মুসলিম আল্লাহর কত নিয়ামত। তো কারো তৌফিক নাই, প্রত্যেকটা বিধান তৌফিকের উপর নির্ভর। রব বলেছেন ফাত্তাকুল্লাহ ফাস্তাকাতুম, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। তো এই যেসব কারণ এখানে পেশ করলাম, শ্যাম ভঙ্গ করি, এই সবের মধ্যে শ্যাম ভঙ্গ হলে শ্যামের কাজা করবে একদিন, আর শিশু অবস্থা যদি করে স্বেচ্ছা তাহলে কাফফারা আসবে, আর কাফফারাটা কি বলবো আসলে। আচ্ছা, এবারে কেউ যেমন আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন গোলাম আজাদ করার, কিন্তু গোলাম আজাদ করে না, কিংবা দু মাস শ্যাম পালন করতে পারে সুস্থ ভালো কিন্তু রাখে না, তাহলে এটা হবে নাকি? বুঝে যাচ্ছে ওই সাহাবি হয়তো সুস্থ হবে, আর কোনো বাচ্চি। আচ্ছা, এরপরে যদি তার তৌফিক নাই, সে তিন মিসকিন কিন্তু সে বাহানা করে না করি হবে, এদিকে খেয়াল রাখতে হবে। আপনি শ্যাম পালন করতে পারেন কিন্তু রাখছেন না, বাহানা করে অসুস্থ আপনি সাতজন মিসকিনকে খাওয়াতে পারেন কিন্তু আপনি গরিব বাহানা করে গরিব হয়ে গেলেন হবে না। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দিলেন তো এই থলে খেজুর, থলে ভরা খেজুর দিয়ে বললেন যাও তোমার পরিবারকে খাওয়াও, আর তাকে বলেছেন তোমার একদিনের পরিবর্তে একদিন শ্যাম পালন করো, একদিনের পরিবর্তে একদিন। আর ওই যে কসম, এই যে শ্যামের যে কফারা, কফারা আদায় করো ওইটা নিয়ে যাও তোমার পরিবারকে খাইয়ে দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নিয়মা। এই হোক আরো কিছু কথা, কতই না ভালো সেহরি হলো খেজুর, খেজুর আপনার সাথে। আর আপনার সৌদিতে আছেন মাশাআল্লাহ, ওই জাকাতের যে খেজুরটা খাবেন না, চেষ্টা করবেন অনেক সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। কিন্তু কেউ যদি এমনি নিয়ে দেয় ইফতারি, আপনি তো জানেন না আপনি খেতে পারেন, তবে কেউ যদি বলেন আমি আমার নিজে কিনে খাবো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যেমন করি এটা ভালো, তবে হাদিয়া দিলে তো ফেরত দেওয়া যাবে না, হাদিয়া গ্রহণ করবেন। আর সবসময় ওইদিকে তাকাতে তাকাবেন না, আরেকজন আপনি সবসময় আপনার রেডি, আল্লাহ পাক আপনাকে তো অভিজ্ঞ দিয়েছে, খেজুর সারা মাসে কয়টা খাবেন আপনি, 1 কেজি আনলে সারা মাস যাবে, গরিব হবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আপনাকে, তো ইংলিশ কিনা সারা জিন্দগি এরকমই থাকবেন, খেললো বড় তাই জাকাতের উপর ফরজ, জাকাত নিয়ম খাত্রিক আদায় করবেন, জাকাত ফরজদের উপর জাকাত আদায় করা, তারা জাকাত আদায় করবে নইলে মুশকিলা কিয়ামতের দিন। যারা জাকাত আদায় করল না 50,000 বছরের দিনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকা পয়সা যাকাত আদায় করে না, স্বর্ণ রূপার যাকাত আদায় করে না, আগুনের তক্তা তাদের জন্য বানানো হবে, আর ওগুলি আগুনের তক্তা জাহান্নামের আগুনে সেক দেওয়া হবে। আর তাদের কপালে, পিঠে, পাশে ওগুলো দিয়ে দাগ দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে হিসাব না হবে। 50,000 বৎসর দিন এইটা, বুঝছেন? তারপরে সে দেখবে তার পথ কোন দিকে, জান্নাত না জাহান্নাম। কিন্তু এর আগে যাকাত না দেওয়ার কারণে আপনার এত শাস্তি। আমরা দেখেছি রমজান মাসে অনেকেই যাকাত দেয়, তাই না? সেদিকে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ রমজান মাস ভালো, তন্ন তন্ন করে যাকাত দিবেন। যদি মনে করেন আমার হয়তো ফুল হিসাব হচ্ছে না, তাহলে জিয়াদা দিয়ে দিবেন, আল্লাহ মাফ করবে। যথাসাধ্য চেষ্টা করবে, তন্ন তন্ন, তবুও সন্দেহ, তাহলে সরিয়ে দিয়া, হে আল্লাহ ভুল হয়তো মাফ কর। অন্যদিকে যাকাত দিলে মাল কমবে না, মাল বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। যাকাত দিলে, সদকা দিলে মাল কমে না। আর বাস্তবিক দেখবেন আপনি, যত খরচ করবেন তত আল্লাহ দেবে। আচ্ছা, আপনাদেরকে আল্লাহ দিচ্ছে কিনা, খরচ করলে দেয় কিনা? আপনি দেখবেন নাই, অনেক সময় এরকম দেখা যায় নাই, কিরকম চলে আসে। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভয় করবেন না, মালের হক আদায় করবেন, সহি খাবেন। আরেকটা হচ্ছে ইফতারি, ফুতুর। ফুতুর এরকম আমরা সবাই জানি, এটা প্রসিদ্ধ বাংলাদেশ পর্যন্ত লোকজন ওই ইফতার যেমন করে, খেজুর দিয়ে ইফতারি করে। বাংলাদেশের লোকজন বেশিরভাগ খেজুর দিয়ে ইফতারি করে কিনা, ওরা অন্য কিছু রাখে, কিন্তু এর সাথে সাথে খেজুরও রাখে। দেখবেন সব জায়গায়, হাটে বাজারে, আমি সাধারণ গ্রামের বাজারও দেখতে পাইনি, ওই রমজান মাসে অনেক খেজুর পাওয়া যায়। আর আগে শুনতাম বাংলাদেশে খেজুর যেত বেশি ট্রাক থেকে, ট্রাকই খেজুর। আলহামদুলিল্লাহ এখন সব সব জায়গায় সর্বত্র পাওয়া যাচ্ছে, ভালো ভালো খেজুর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يفطر على رطباء قبل ان يصلي। সালাত পড়ার পূর্বে, সালাত আদায়ের পূর্বে, সালাত বলতে কোন সালাত? মাগরিবের সালাত। মাগরিবের সালাতের আগে কয়েকটি কাঁচা খেজুর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন। এটা আমরা বুঝি, একটা আছে একদম শুকনো, শক্ত, হ্যাঁ, আর একটা দেখবেন এরকম নরম পর্যায়ে, দেখবেন তাজা, বুঝতে পারছেন? দেখি গুলো রোতব, রোতব, রোতব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন। আর যদি রোতব না পেতেন, না থাকতো, তাহলে খেজুর দিয়ে। দুইটা জিনিস আমরা তো বাংলাদেশে বুঝতাম না, রোতব কোন ব্যাপার, সব সব বাংলাদেশ সব সবগুলি বলে ওই খেজুর, খেজুর। আর আমরা উর্দু ভাষা, ইন্দোনেশিয়া ভাষা বলে খুরমা, খুরমা, খুরমা, খুরমা চেন আপনারা? খুরমা নাম শুনেছ? আমি একদিন দেখলাম ওই ইন্দোনেশি, আমার একটা সাথী, সে খুরমা বলে। আমি কি খুরমা? আলহামদুলিল্লাহ, এটা আমি জানি না ইন্দোনেশি ভাষা, ও দুই একটা শব্দ জানি, আমরা অনেক জানি না, কি তো একটা দুইটা জানলেই হয় না। অনেক দেখবেন ডক্টর বলে যে 32 ভাষা জানে, আস্তাগফিরুল্লাহ আলাযীম, আমরা যা জানি হালকা পাতলা, তেমন কিছু না, হয়তো যেমন লোকজন বলে মাশাআল্লাহ জানে, বাংলাই জানি না, আরবি কি জানি, উর্দুই জানি না, কিন্তু এগুলো আমি জানি, এগুলো আমি জানি, কিন্তু ফুল জানি না, ত্রুটি আছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর নিয়ে ইফতারি করতেন সালাতের পূর্বে, ওতে বোঝা গেল উত্তম হলো সালাতের আগে খেজুর। কিন্তু আমরা দেখছেন একসাথে জব খাই, ভাত টাত যা আছে পেট একদম ভরে, পরবর্তীতে সালাত খাওয়ার পর পরে নেই মানে অলস হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুননা সালাতের পর, এটা হলে ভালো, কারণ এখানে আছে কোন কোন মসজিদে খাবারের পূর্বে হালকা ইফতারি নেই, আছে কিনা, যেমন খেজুর সুরবা সমোসা এরকম আর কি, এরকম আর খাবার সালাতের পরে ভাত বারো যেগুলো সুন্দর ভালো। আর যারা বাড়িতে নিজ বাসায় ইফতারি করেন ওই রকম করুন, সুন্দর করে আমল করার চেষ্টা করুন, বাড়িতে করুন। আগে দেখতাম না যে যে ইফতারি করে বাড়িতে ওই রকম সুন্দর উপর আমল করার চেষ্টা করবেন যথাসাধ্য। আর যদি খেজুর না পেতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ইফতারি করতেন। অতএব বোঝা গেল প্রথম খাবার কি হবে, পানি, প্রথম খাবার খেজুর। আর খেজুর দুই প্রকার বলে দিলাম, আর যদি খেজুর না থাকে তাহলে কি হবে, পানি, পানি সুন্নাহ। আমাদের দেশে সবাই দেখবেন একদম শুরুতে হয়তো শরবত নিয়ে রাখে, শরবত লেবুর শরবত এই শরবত অথবা নিজেরা নিজেদের তৈরি বিভিন্ন রকমের শরবত এখন তো পাওয়া যায় টাং বাং ছাড়াও, শুধু টাং নিজেরা যে শরবত যেসব শরবত নিজেরা তৈরি করবে এটা ভালো, এটা হলে ভালো, কিন্তু রেল আপনার টাং অসুবিধা নেই। কিন্তু উত্তম হচ্ছে যেটা নিজে খায় নিজে বানিয়ে সরাসরি, একটু উপকার বেশি। তো শরবত খায় আর নয় পানি, আলহামদুলিল্লাহ একটা সুন্নত চলে আসছে। এ হাদিসটি বলছেন রাওয়াহু আবু দাউদ তিরমিজি ওয়া ক্বাল হাসানুন গরীব ওয়া হাসানুল আলবানি বিহি রাওয়া, অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য। ইফতারের সময় দোয়া, রোজা অবস্থায় দোয়া আল্লাহ পাক কবুল করেন, দাওয়াতু সাইম মুস্তাজাবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাই সিয়ামের অবস্থায় দোয়া করবেন, ইফতারের আগে মানুষ অনেক সময় ফারিক থাকে তো ওই সময় দোয়া করে, সে তার ইচ্ছা অনুযায়ী। কিন্তু কথা হলো কোন কোন জামায়াত আবদ্ধভাবে যে দোয়া করা এটা প্রমাণ নেই, জামায়াত আবদ্ধভাবে সবাই নিজ নিজ পক্ষ থেকে দোয়া করবে আল্লাহর কাছে চাইবে। আচ্ছা খাবার খাওয়ার পরে ইফতারি খেলো তারপরে দোয়া, যাহাবা দামাহু ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা হয়তো অনেকে জানে না, যারা জানেন একটু হাত তুলুন, প্রয়োজন জানবে কি তারা, তো আমার ধারণা ভুল হয়ে গেল, অনেকে জানে বলছি, তাহলে এটা শেখা দরকার, যাহাবা দামাহু ওয়াবতাল্লাতিল উরুকু আগে তো স্বপ্ন ছিল আরেকটা, এই দোয়া প্রমাণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাদিসটি হাসান পর্যায়ে, এটা সবাই শিখবেন, যাহাবা দামা ওয়াতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আচ্ছা ওই বই আছে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, বই অনেক আগে আমার আমার অনুবাদ আছে, ওইটা আপনারা নেবেন সেন্টার থেকে, সেন্টার নতুন আমি দেখেছি নতুন ছেপে এসেছে, সবাই নেবেন পড়বেন, তারাবির সম্পর্কে সিয়াম সম্পর্কে দোয়া এগুলি জরুরি যেগুলি ওগুলো আছে পড়বেন, আমি হয়তো আনতে ভুলে গেছি, কিন্তু আপনারা সেন্টারে দেখলে ওই লাইব্রেরিতে আহমদ ও দিবে, অসুবিধা নেই। লাইব্রেরি থেকে শ্যাম বলবেন, শ্যাম যে কেউ যাবে ওখান থেকে নিয়ে আসবে, শ্যামের ওইটা ফ্রি ইনশাআল্লাহ, পয়সা নেবে না। এই কিছু আলোকপাত করলাম সিয়ামের বিধান সম্পর্কে। আল্লাহ পাক আমাদের সকলকে সিয়াম সুন্দরভাবে পালন আদায় করার তৌফিক দান করুন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমরা সকলে সিয়াম পালন করতে পারি সেই তৌফিক দান করুন। আর আমি আপনাদের সকলকে বলবো, সিয়াম আপনারা চেষ্টা করবেন, মানুষের সিয়াম যেন না ভাঙে, যেন না ভাঙে, কারণ যে রমজান যাচ্ছে এর মন্ত্র পাবেন না। বিগত জীবনে যা হয়েছে স্বেচ্ছায় যদি ছেড়ে দেন তওবা করুন, রোজা ভঙ্গ করলে পরবর্তীতে রোজা খাওয়া নিয়মতান্ত্রিক আদায় করবে। অনেক বিষয় আছে, আমরা তো মেন মেন বিষয়ে আলোচনা করি, অনেকটা আপনাকে প্রশ্ন করতে হবে, উপস্থিত সময় প্রশ্ন করতে হবে জানার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আপনাদের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও। আল্লাহ আমাদের সকলকে সব রকমের অনিষ্ট থেকে হেফাজত করো, শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো, জিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো, মানুষ শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো। শেখ হুযাইফি মসজিদে নববীর ইমাম, তার কাছ থেকে দোয়া শিখেছি, তিনি এটা বলেন, আল্লাহ আমরা জিন শয়তানের মনুষ্য থেকে, মনুষ্য শয়তানের মনুষ্য থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। খুব সুন্দর দোয়া, কারণ একটা আছে জিন শয়তান, আর একটা মানুষ শয়তান, হিংসা বিদ্বেষে ভরা, তো এটা হচ্ছে কি মানুষ শয়তান। কত সুন্দর বললেন, ওয়া আউযু বিকা মিন শাররি শায়াতিন, শায়াতিনিল ইনসি ওয়াল জিন, এরকম বলেন আর কি। এত ইয়েতে এরকম হতে পারে, হে আল্লাহ আমরা তোমার কাছে জিন শয়তান এবং মানুষ শয়তানের মনুষ্য থেকে আশ্রয় চাই। এটা সবসময় রাখবেন, নিজে দোয়া করবেন, আর বাচ্চাদেরকেও বলবেন এটা শিখতে, কারণ এরকম দোয়া করতে, কারণ বদনজর খারাপ, কিন্তু তাবিজের তাবিজ তাবিজ ব্যবহার করবেন না, বুঝছেন, বদনজর আছে মানুষের চোখে, দৃষ্টি কুদৃষ্টি পড়ে যায়। তো বাংলাদেশ অথবা ইন্ডিয়া আপনার লোকজনকে বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, দোয়ার বই পাঠাবেন, কিন্তু কেউ যেন তাবিজ ব্যবহার না করে। বাংলাদেশ জানাবেন না, মা আমি তাবিজ অমুক মোল্লা দশ টাকা লা আমি, অথবা 20 টাকা লা অমুক বাবা মমতাজের তাবিজ আছে না, একটা বাবা মমতাজ ওই তাদের দেশি আমরা দেখে নিলে শুধু কিরকম তুমি এটা পেয়েছো, বলে আমি স্বপ্ন যুগে পেয়েছি, আলিমকে জিজ্ঞেস করতে হবে জানার জন্য, পীরের কাছে যাবে, পীর যদি আলিম আবার ওর কাছে যাবেন না, যে কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করে ওর কাছে যাবে, ওর কাছে গিয়ে মাসালা শিখবে। সুন্দরভাবে নিয়মতান্ত্রিক সিয়াম পালন করতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামুল লাইল করার তৌফিক দাও, লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করতে পারি তৌফিক দাও। আয় আল্লাহ আমরা সকলে যেন তোমার যাবতীয় বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করতে পারি তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে বাঁচাও, বিদআত থেকে বাঁচাও, তোমার নাফরমানি থেকে বাঁচাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.